وعلیکم السلام ورحمۃ اللہ. جی মুশকিল একই পুরুষ যদি বারবার আপনারা আমার লেকচার গুলো শুনবেন মেহরবানি করে যারা আসেন, আর আইন করে দিতে হবে যে নতুন প্রশ্ন করতে পারবে না, কারণ এই লেকচার উত্তর কথা একটা একটা একটাই তো আপনার পুরনটা এসে গেছে, কটা উত্তর দেবো? খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হইতে পারে, ডিভোর্স দেওয়া যাচ্ছে না. এটা আমি গত সময় বলেছিলাম যে স্ত্রী তালাক দেওয়ার তিনটে পদ্ধতি আছে. এক হলো স্ত্রীকে আপনি পাওয়ার দিয়ে দিয়েছেন, তাফবিজ বলে যেটাকে, স্বামীর পক্ষ থেকে পাওয়ার দেওয়া থাকলে ওই ক্ষমতা বলে তালাক দিতে পারে. বর্তমান বিয়ের যে এই খাতাগুলো আছে, কাবিন করে যে খাতায় একটা ঘর আছে যে কত মাসের মধ্যে বনি বরাদ না হইলে পরে স্ত্রী তালাক দিয়ে যাইতে পারবে, চুপে চাপে আপনি সাইন দিয়েছেন কিন্তু বুঝেন নাই. তো এরকম পাওয়ার দেওয়া থাকলে স্ত্রী সেই পাওয়ার বলে যদি ডিভোর্স দেয় জায়েজ হবে, এটা বৈধ হবে, স্বামীর দেওয়া ক্ষমতা বলে. এক নম্বর. দুই নম্বর হচ্ছে খোলা, স্বামীর সঙ্গে সে খোলা করে নিলে খোলা তালাকের মাধ্যমে স্ত্রী তালাক দিতে পারে. তিন নম্বর হচ্ছে ইসলামী আইন থাকলে আদালতের মাধ্যমে কাজীর কাছে বলবে, কাজী নিজের ক্ষমতা বলে বিচ্ছিন্ন করে দিতে পারবে, এটা জায়েজ, বৈধ হয়ে যাবে এটা. সেই হিসেবে বর্তমানে যে তাগুতি আদালত আছে সেখানে যদি যায়, এবং এটা যেহেতু তারা শরিয়া অনুযায়ী করে সেই হিসেবে কার্যকর হয়ে যাবে. এছাড়া এই তিন পদ্ধতি ছাড়া স্ত্রী স্বামীকে কোনোভাবে তালাক দিতে পারবে না. জি, এটা কত জমা লেকচার আছে?